জীবন হয়েছে মধুময়। যদি তুমি দূরে কবু যাও চলে, শুধু মরণ হবে আর কিছু নয়। তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায়, জীবনে এত প্রেম পাব সারা জীবন বাঁচতে চায়।